ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমার, চোখের ওই কাজল বুকেটা মাদল মাদল বাজায়, পাগল হয়েছি পাগল তাই ছলাচ্ছল বৃষ্টি।